নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, কাটে ঘুমের ঘরে জুয়ার কাজে কাজে, আসর কাটে খেলাই দুলাই মাগরি মাঝে মাঝে, ফজর কাটে এশার সময় হয়েলে, থাকো মিছে দুনিয়ার পিছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, প্রভুর সময় গেলে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে, প্রভুর হুকুম মানোরে ভাই থাকো তুমি যেথায়, সময় নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ।

বসবাস তাহার কবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তো মারি গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতুলি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দের বিজোদি আয়ার, সাগর আকাশ বাতাস দের বিজোদিয়া। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দের বিজোদি আয়ার, সাগর আকাশ বাতাস দের বিজোদি আয়। ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিলোর লাজ, ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিলোর লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দের বিজোদি আয়, আয় রে সাগর আকাশ দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো

আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয়ে, পাব খোদার পরিচয়, তার কদম মোবারক যে আমার বেহেশতে তন জাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারে খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই সুন্দর ফুল সুন্দর ফা মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফা মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালে খানি খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র সজন, তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র সজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার হুকুম তার করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, খোদা তোমার হুকুম তার করি আমি প্রতি পাই তব আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দাই শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহেরবাণী এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি খোদা তোমার মেহেরবাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী এই সুন্দর দুনিয়া যেতে হবে ছাড়িয়া টাকা কড়ি কিছুই রবে না সাড়ে তিন হাত মাটির ঘর শুধুই তোমার আসল ঠিকানা ও সাড়ে তিন হাত মাটির ঘর শুধুই তোমার আসল ঠিকানা পিতা মাতা স্বজন সুজন কেউ হবে না সাথী থাকতে হবে আধার ঘরে রইবে না রে বাতি পিতা মাতা স্বজন সুজন কেউ হবে না সাথী থাকতে হবে আধার ঘরে রইবে না রে বাতি যতই বানাও দালান কোঠা যতই বানাও দালান কোঠা কিছুই রবে না এই সুন্দর দুনিয়া যেতে হবে ছাড়িয়া টাকা কড়ি কিছুই রবে না সাড়ে তিন হাত মাটির ঘর শুধুই তোমার আসল ঠিকানা ও সাড়ে তিন হাত মাটির ঘর শুধুই তোমার আসল ঠিকানা এই সুন্দর দুনিয়া যেতে হবে ছাড়িয়া টাকা কড়ি কিছুই রবে না সাড়ে তিন হাত মাটির ঘর শুধুই তোমার আসল ঠিকানা ও সাড়ে তিন হাত মাটির ঘর শুধুই তোমার আসল ঠিকানা রঙিন পোশাক রঙিন স্বপ্ন সবই রবে পড়ে যেতে হবে এই দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে রঙিন পোশাক রঙিন স্বপ্ন সবই রবে পড়ে যেতে হবে এই দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে

পরশি মনি নবী মোর সোনার কনি নবী নামে জপে যে জন সে তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশ মনি নবী মোর পরশি মনি নবী মোর সোনার কনি নবী নামে জপে যে জন সে তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশ মনি। আসসালামু আলাইকুম।